का देर नाय जुचना गाछे फूल धोरी छे खोका घरे आए हो बेला बोए जाए शे गेछे का देर नाय जुचना गाछे फूल धोरी छे खोका घरे কপালে চাঁদ টিমে মায়ার পাখি গায় দেখো সূর্যি ফিরে যায় আলোর জাহাজ খেলবি আজ আয় না ঘরে সোনার কাঠি কই শীতল পাটি কই নিশুত রাতে তোমায় ছুঁয়ে একলা জেগে রই কোন বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগো কোন বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মায়ার পাখির সুর রোদুরে ভরপুর আলোর জাহাজ ফিরবো ঘর আজ বল না কত দূর ফিরবো ঘর আর বল না কত